ধনীদের কাছে মোরা যেটা পাই, কাজের বিনিময় ঘামের ফোঁটায়। ধনীদের কাছে মোরা যেটা পাই, কাজের বিনিময় ঘামের ফোঁটায়। হাই অভাবের অভাব তো থাকবে, নেই শুধু নেই কোথাও যে নেই, গরিবের জীবনের দাম নেই, গরিবের জীবনের দাম নেই। ধনীদের কাছে মোরা যেটা পাই, কাজের বিনিময়ে ঘামের ফোঁটায়। অভাবের অভাব তো থাকবে, শুধু গরিবের জীবনের দাম নেই, শুধু গরিবের জীবনের দাম নেই। পেটের দায়ে আহারের সংগ্রাম চলছে আজীবন চলবে, পেটের দায়ে আহারের সংগ্রাম চলবে আজীবন চলবে। জীবনের ঝুঁকি নিয়ে অর্থ কামাতে গিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে অর্থ কামাতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়বে। সুবিধাটা তারা ভোগ করবে, নেই শুধু নেই কোথাও যে নেই, গরিবের জীবনের দাম নেই, গরিবের জীবনের দাম নেই। ধনীদের কাছে মোরা যেটা পাই, আট দশ ঘন্টা ডিউটি করে ন্যায্য বেতন ভাতা নাহি পায়, আট দশ ঘন্টা ডিউটি করে ন্যায্য বেতন ভাতা নাহি পায়। গার্মেন্টস কর্মীরা মাস শেষে দিশেহারা, গার্মেন্টস কর্মীরা মাস শেষে দিশেহারা, সঞ্চয় করবে কি ভাবনা, অ্যাবসেন্ট বেতন তো কাটবে, নেই শুধু নেই কোথাও যে নেই, গরিবের জীবনের দাম নেই, শুধু গরিবের জীবনের দাম নেই। ধনীদের কাছে মোরা যেটা পাই, কাজের বিনিময় ঘামের ফোঁটায়। অভাবের অভাব তো থাকবে, শুধু গরিবের জীবনের দাম নেই, শুধু গরিবের জীবনের দাম নেই। যদিও আগুন লাগে পুরে চাই হয়, গার্মেন্টস কর্মী গরিব বলে, গরমে ঘামের ফোঁটায় রিক্সা চালায়, গরমে ঘামের ফোঁটায় রিক্সা চালায়, তারিয়ে কষ্ট গরিব বলে। গরিবের ঘাম শুধু জ্বরবে, নেই শুধু নেই কোথাও যে নেই, গরিবের জীবনের দাম নেই, শুধু গরিবের জীবনের দাম নেই। ধনীদের কাছে মোরা যেটা পাই, কাটুরিয়া পাহাড়ে কুড়াল কাঁদে শক্তি প্রয়োগে বৃক্ষ কাটে, কাটুরিয়া পাহাড়ে কুড়াল কাঁদে শক্তি প্রয়োগে দেখো কাটে পাথুরিয়া হাতুড় দিয়ে ইট ভাঙাতে গিয়ে, পাথুরিয়া হাতুড় দিয়ে ইট ভাঙাতে গিয়ে দুবেলা আহার তবু না জুটে। ধনীদের ধন শুধু বাড়বে, নেই শুধু নেই কোথাও যে নেই, গরিবের জীবনের দাম নেই, শুধু গরিবের জীবনের দাম নেই। ধনীদের কাছে মোরা যেটা পাই কাজের বিনিময়ে ঘামের ফোঁটায়, অভাবীর অভাব তো থাকবে, নেই শুধু নেই কোথা বুঝে নেই, গরিবের জীবনের দাম নেই, শুধু গরিবের জীবনের দাম নেই, শুধু গরিবের জীবনের দাম নেই। এই পৃথিবীতে যত আছে দাম, গরিবের গায়ে শুধু জ্বরবে ঘাম। almadina.com almadina.com